বিসমিল্লাহির রহমানির রহিম। ধ্বংস তাদের জন্যে যারা মাপে কম দেয়, তাদের অবস্থা এই যে লোকদের থেকে নেবার সময় পুরো মাত্রায় নেয় এবং তাদেরকে ওজন করে বা মেপে দেবার সময় কম করে দেয়। এরা কি চিন্তা করে না একটি মহাদিবসে এদেরকে উঠিয়ে আনা হবে, যেদিন সমস্ত মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে? কখনো নয়। নিশ্চিতভাবেই পাপীদের আমলনামা কয়েদখানা দফতরে রয়েছে। আর তুমি কি জানো সেই কয়েদখানা দফতরটা কি? একটি লিখিত কিতাব। সেদিন মিথ্যা আরোপকারীদের জন্যে ধ্বংস সুনিশ্চিত, যারা কর্মফল দেবার দিনটিকে মিথ্যা বলেছে। আর সীমা লঙ্ঘনকারী পাপি ছাড়া কেউ একে মিথ্যা বলে না। তাকে যখন আমার আয়াত শোনানো হয় সে বলে, এ তো আগের কালের গল্প। কখনো নয়, বরং এদের মনে এদের খারাপ কাজের জং ধরেছে। কখনো নয়, নিশ্চিতভাবে সেদিন তাদের রবের দর্শন থেকে বঞ্চিত রাখা হবে। তারপর তারা গিয়ে পড়বে জাহান্নামের মধ্যে। এরপর তাদেরকে বলা হবে, এটি সেই জিনিস যাকে তোমরা মিথ্যা বলতে। কখনো নয়, অবশ্যই নেক লোকদের আমলনামা উন্নত মর্যাদা সম্পন্ন লোকদের দফতরে রয়েছে। আর তোমরা কি জানো এই উন্নত মর্যাদা সম্পন্ন লোকদের দফতরটি কি? এটি একটি লিখিত কিতাব। নৈকট্য লাভকারী ফেরেশতারা এর দেখাশোনা করে। নিঃসন্দেহে নেক লোকেরা থাকবে বড়ই আনন্দে, উঁচু আসনে বসে দেখতে থাকবে। তাদের চেহারায় তোমরা সচ্ছলতার দীপ্তি অনুভব করবে। তাদেরকে মোহর করা বিশুদ্ধতম সারা পান করানো হবে। তার উপর মেশকের মোহর থাকবে। যারা অন্যদের উপর প্রতিযোগিতায় জয়ী হতে চায়, তারা যেন এই জিনিসটি হাসিল করার জন্যে প্রতিযোগিতায় জয়ী হবার চেষ্টা করে। সে শরাবে তসনিমের মিশ্রণ থাকবে। এটি একটি ঝর্ণা। নৈকট্য লাভকারীরা এর পানির সাথে শরাব পান করবে। অপরাধীরা দুনিয়াতে ইমানদারদের বিদ্রুপ করত। তাদের কাছ দিয়ে যাবার সময় চোখ টিপে তাদের দিকে ইশারা করত। নিজেদের ঘরের দিকে ফেরার সময় আনন্দে উৎফুল্ল হয়ে ফিরত। আর তাদেরকে দেখলে বলতো, এরা হচ্ছে পথভ্রষ্ট। অথচ তাদেরকে এদের উপর তত্ত্বাবধায় করে পাঠানো হয়নি। আজ ইমানদাররা কাফেরদের উপর হাসছে, সুসজ্জিত আসনে বসে তাদের অবস্থা দেখছে। কাফেররা তাদের কৃতকর্মের সওয়াব পেয়ে গেল তো।